আমি খাটে খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা? আমি খাটে খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা? কাজের জ্বালায় পাই না সময়, খোদাকে তাই ডাকি না। আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা? দেহ বলছে, হাড়ের খাঁচা প্রশ্ন করে, নামাজ কেন পড়িস না? হাড়ের খাঁচা প্রশ্ন করে, নামাজ কেন পড়িস না? তখন মন বলছে, বলছে রে মন নামাজ পড়ে কি হবে তা জানি না। তখন দেহ বলছে, নামাজ পড়লে রে মন মন হবে না ময়লা, সাদা হয় না কভু ধোনা যতই কয়লা। নবীর নামে পড়লে দরুদ, ওরে নবীর নামে পড়লে দরুদ, কয়লা হবে সোনা। আমি খাটে খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা? সারা জীবন নরে অমন করাস কেন গোনা? সারা জীবন নরে অমন করাস কেন গোনা? তোর পাল্লায় পড়ে আমি গোনা করতে ছাড়ি না। মোর দেহ পচে যাবে রে মন তুই কেন ভাবিস না? তুই যদি কোরআন পড়িস পচবে না মোর সিনা। হিসাবের কালে মোর হাত পা, হিসাবের কালে মোর হাত পা, মিথ্যা কথা বলবে না। আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা? ভালো মন্দ হারাম হালাল কিছু আমি বুঝি না। ভালো মন্দ হারাম হালাল কিছু আমি বুঝি না। মোর মনের খোরাকে দেবে দেহরে তুই বল না। সংসার দিল কেন আল্লাহ আমার দেহ বল? বিবি বাছার মোহে পড়ে খেয়েছি মুই গোনার ফল। মোর হক না গোনা আছে জানা, মোর হক না গোনা আছে জানা, মুই উম্মতে শাহে মদিনা। আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা? কেমন করে বোঝাই রে মন আমি এখন অসহায়, কেমন করে বোঝাই রে মন আমি এখন অসহায়? তোর মতো চালাক রুহ দিয়েছে রে মোর খাঁচায়, মোর আঙ্গুল একদিন হবে কলম লিখবে রে তোর গোনা। তোর পাপের বোঝা হালকা কর বইতে আর পারি না। সংসার ভুলে আয় না চলে, সংসার ভুলে আয় না চলে, খোদার পথে হই রওয়ানা, আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা। মাটি দিয়ে তৈরি আমার আদি পিতা আদম, মাটি দিয়ে তৈরি আমার আদি পিতা আদম, পিতা আমার ভুল করেছে জান্নাতে খেয়ে গন্ধম, পিতা ভুল করলো বলে আমার ভুল হয়ে যায়, সেই ভুলের সাজা মাফ হলো মুস্তাফার ওসিলায়, সেই মুস্তাফার উম্মতামে, সেই মুস্তাফার উম্মতামে ওসিলায় মাফ হবে গোনা। আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা। এখনো মন সময় আছে সময় থাকতে বদলে যা, এখনো মন সময় আছে সময় থাকতে বদলে যা, এরপর বন্ধ হবে তোবার দরজা, রহমাতুল্লাহর তোর কিসের এত গেল্লা, মাটি দিয়ে তৈরি রে তুই মাটি তোর হেল্লা, মন বলে তুই পাপ ভুলে, মন বলে তুই পাপ ভুলে মসজিদেতে আয়না, আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা। কাজের জ্বালায় পাই না সময় খোদাকে তাই ডাকি না, আমি খাটি খাই মাটি কাটে, আমার আবার কিসের গোনা। www.anibas.in